أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قل يا أيها الكافرون বলো হে কাফিররা لا أعبد ما تعبدون আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো ولا أنتم عابدون ما أعبد এবং তোমরা তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি ولا أنا عابد ما عبدتم এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ ولا أنتم عابدون ما أعبد এবং তোমরা তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি لكم دينكم ولي دين তোমাদের দিন আমার